আমায় একা ফেলে কোথায় গেলি রে চলে, তোদের ভুলে যা নাই তো আশা, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কখনো দেখা ভুলে মনেতে উঠিবে জানি খুশির তুফান, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, নানার ফাতে মারা চল ধরে খেলবে কে আর, দুল দুল চড়বে কে কবুতর ধরবে কে, একবার বল না রে হোসেন হাসান, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, বেলালে রাজানেতে সকাল হতো মদিনা বাসীর তাতে ঘুম ভাঙিত, বেলালে রাজানেতে সকাল হতো মদিনা বাসীর তাতে ঘুম ভাঙিত, সে বেলাল নেই তো আর নামাজে ডাকে বার, দেবে কে মধুর সুরে এমন আজান, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, জয়নাল কাসেম আসগর পিপাসায় ফোরাতের তীরে ওই কারবালায়, জয়নাল কাসেম আসগর পিপাসায় ফোরাতের তীরে ওই কারবালায়, নিজ প্রাণ দিয়েছে খোদাকে রাজি করেছে, দিনের রাহে তারা হলো শহীদান, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, মনসুর যে প্রেমে শুলে ছড়িল আবু বকর সাপের কামড় খেলো, মনসুর যে প্রেমে শুলে ছড়িল আবু বকর সাপের কামড় খেলো, এমন প্রেমের নিশানা কে দেবে আর বলো না, ওয়েশের নেই মুখে একটিও দন্দা, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, এত দুঃখ নিয়ে বুকে থাকিব কেমন, ভুলে চোখ মুখ তবু ভুল এত দুঃখ নিয়ে বুকে থাকিব কেমন, ভুলে চোখ মুখ তবু ভুলে না এমন, দিনই পথে হলে মরণ ধন্য হবে জীবন, এমডি মেহবুবে মিটিবে আর মান, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ, কাঁদে মোর প্রাণ।